أسرى صوخ خواطري شعرا فسبحان الذي أسرى. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون. سورة النحل دوتي آيات پاٹ করলাম আর এর সাথে সাথে কয়েকটি হাদিস আসবে। গত দর্শে আমরা আলোচনা করেছিলাম সন্তানদের মাঝে সমতা রক্ষা করার বিধান সম্পর্কে, আদল ও ইনসাফ। যদি কোনো সন্তানকে কিছু দিয়ে থাকেন তাহলে সমস্ত সবকটি সন্তানকেই তা দিতে হবে হুবহু। যদি একজনকে প্রাধান্য দেন আরেকজনকে কম দেন তাহলে এটা কী হবে বলেছিলাম? জুলুম, মাশাআল্লাহ। বুঝতে পাচ্ছেন? তাই আমাদের মা বাপ যারা তাদেরকেও সেদিকে খেয়াল রাখতে হবে। আর আমরাও তো মা বাপ হচ্ছি, তাই না? যারা আছেন এবং যারা হবেন সেদিকে খেয়াল রাখবেন। শুধু মা বাবার হক তা নয়, সন্তানদেরও হক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার মালিক, ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক, সবিকে আল্লাহ। আল্লাহ কাউকে শুধু ছেলে দেন, কাউকে শুধু মেয়ে দেন, আর কাউকে উভয় দেন, আর কাউকে দেন না। لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير. شاتك سات زمين الرجل اكمتر الله طالع أسمان نرماليك زمين نرماليك غرهن اكتر نرماليك আপনার মালিক মাশাআল্লাহ। সবাই বিশ্বাস করুন ভালো করে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সাত আকাশ সাত জমিন তথা সমস্ত সৃষ্টির মালিক রব্বুল আলামিন। এরপরে বলছেন ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান তাই সৃষ্টি করেন। সুবহানাল্লাহ, কত সৃষ্টি করেছেন, কত সৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, কতটা আমরা জানি না, আমরা তো বেশিরভাগ জানি না, ঠিক না? আর কত সৃষ্টি করবেন, আল্লাহু আকবর। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান তাই সৃষ্টি করেন। এরপরে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি যাকে চান নারী দেন আর যাকে চান নর দেন, যাকে চান মেয়ে দেন মেয়ে ছেলে, আর যাকে চান বেটা ছেলে দেন। কিংবা বলছেন আউ ইউজাউইজুহুম যুকরানান ওয়া ইনাথান, কিংবা উভয় দেন। কারো কারো যেমন ছয় মেয়ে তো ছয় ছেলে আছে কিনা? সুবহানাল্লাহ, একদম হুবহু। আর কারো কারো তিন ছেলে ছয় মেয়ে, কারো কারো ছয় মেয়ে এক ছেলে, আমরা শুধু এরকম আর কি। আউ ইউজাউইজুহুম যুকরানান ওয়া ইনাথান, সুবহানাল্লাহ, আল্লাহর ইখতিয়ার। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমান, আর যাকে চান বন্ধা করে দেন। বন্ধা বলতে কি? হ্যাঁ, বাচ্চা হয় না। আপনার যদি বাচ্চা না হয় চাইবেন কার কাছে? সবাই একমত নাকি? না, আগে কিন্তু শাহজালাল বাবা ছিল, আর নয় সাবরাং ছিল, তাই না? এখন মনে হয় ভুলে গেছে মানুষ। আর নয় বাবা আটরশি, আর নয় তেরো রশি, দেওয়ানবাগি, তাই তো? আস্তাগফিরুল্লাহ আলাযীম, একজন দুইজন যায় না অনেক যায়? গিয়ে দেখুন। তাই যদি আমাদের মধ্য থেকে কেউ আগে এরকম থাকে ও তওবা করুক, কারণ তার মধ্যে শিরিক ছিল। বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ, ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, ওরা দিবে না। বাচ্চা পাওয়ার জন্য বাবার কাছে কিছু পেশ করা, নজর নেয়াজ, এগুলি সব শিরকের অন্তর্ভুক্ত। আবার ছোট শিরিক না বড় শিরিক। সালাত পড়লে হবে না, হজ করলে আপনি মুসলমান হবেন না, নাউযুবিল্লাহ, যাকাত দিলে মুসলমান মুসলিম হবেন না, যদি আপনার মধ্যে কি থাকে, শিরিক থাকে। তাহলে শিরিক থেকে সবাইকে মুক্ত থাকতে হবে। তাহলে বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ, ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। মাশাআল্লাহ, সবার ইমান মজবুত। কখনো যাবেন না কোনো পীরের কাছে, কখনো যাবেন না কোনো কথিত দরগায়, চাইবেন রবের কাছে। বুঝলেন? বিপদ দেওয়ার মালিক, বিপদ থেকে মুক্ত করার মালিক, রোগ দেওয়ার মালিক, রোগ থেকে আরোগ্য করার মালিক, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কে তোমার লজ্জাই লাগে, লজ্জা লাগে না? তুমি আল্লাহকে ছেড়ে দিয়ে আরেকজনকে ডাকো, আল্লাহ ছি, এটা যে বড় ঘৃণার কাজ আর কি হতে পারে, যে রব্বুল আলামিনকে ছেড়ে দিয়ে আরেকজনকে লোকজন ডাকে। আর এই অবস্থায় সে কি মুসলিম থাকে? মুসলিম থাকে না, মুশরিক হয়ে যায়, কারণ সে আল্লাহর সাথে শিরিক করছে। আচ্ছা, যাই হোক, আমি দুটি আয়াত পাঠ করলাম। কোনো কোনো লোক এরকম আছে, মুসলিম, যদি সংবাদ পায় মেয়ে হয়েছে, তখন মুখ কালো হয়ে যায়। আছে কি না? একজন না দুইজন? দেখেন, রব্বুল আলামিন সূরাতুন নাহলের 58 নম্বর এবং 59 নম্বর আয়াত পাঠ করেছি। মুশরিকদের কথা আল্লাহ পাক উল্লেখ করছেন, সম্পূর্ণ বলবো না, এই শুধু এই দুই আয়াতকে সামনে রেখে। ওয়াইদা বুশ্বিরা আহাদুহুম বিল উনথা ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, যদি তাদের একজনকে নারীর সুসংবাদ দেয়া হয়, অর্থাৎ মেয়ে হয়েছে বলে সুসংবাদ দেয়া হয়, তখন তাদের চেহারা কালো হয়ে যায়। এটা কার কথা? মুশরিকদের কথা। আর বর্তমানে তুমি আল্লাহ মুশকিলা ওহু কাদিম, চিন্তায় পড়ে একদম মরা যাবে আর কি। এ তো ব্যতিব্যস্ত, চিন্তায় ব্যথায়। ওহু কাদিম বলছেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশরা বিহি, যখন শুনলো মেয়ে হয়েছে, এবারে লোকজনের সামনেই যায় না, সে মনে করে এটা একটা কলঙ্ক হয়েছে, কলঙ্ক, তাই কি করে লোকজন থেকে গায়েব থাকে, দূরে থাকে, কেউ যেন না দেখে। মনে মনে ভাবে কি করবো, আয়ুমসিকু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব, কি করবো এবারে, এই কলঙ্ক মনে করেই কি ওকে রেখে দেব না ওকে জিন্দা পুঁতে দেব। ইন্না লিল্লাহ ওয়া ইন্নি ইলাইহি রাজিউন, এটা ছিল মক্কার মুশরিকদের অবস্থা। আচ্ছা, যদি আপনার মধ্যে গুণ থাকে, তাহলে মুশরিকদের গুণ কি আপনার মধ্যে আছে কি না? তাহলে কেন ইসলাম নারীর যতটুকু মর্যাদা দিয়েছে অন্য কেউ ততটুকু দেয়নি? বিশ্বাস করুন, নারীর ইজ্জত অনেক বেশি। আচ্ছা, আপনি এলেন দুনিয়াতে মা ছাড়া এসেছেন, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে বেশি কার সাথে সদ্ব্যবহার করব? আল্লাহ নবী বললেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মাক, তোমার মা। তারপর আবার বললেন, তারপর কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। আবার বললেন, তারপর কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। তিনবার বললেন, চতুর্থ বাপ বলেছেন, বাপ বলেন সুবহানাল্লাহ। তাহলে মায়ের ইজ্জত বেশি হচ্ছে কিনা? নারীর ইজ্জত বেশি হলো কিনা? হায় রে শয়তান, তুমি বুঝো না, তোমাকে যত ইজ্জত দিয়েছে রব্বুল আলামিন, অন্য কোনো কথিত তন্ত্র মন্ত্র ততটুকু ইজ্জত দেয়নি। ইসলাম যতটুকু দিয়েছে নারীর মর্যাদা, ভালো করে বুঝো। নারী হচ্ছে পর্দা, নারীর ইজ্জত বেশি। বর্তমানে এরকম হয়েছে, আপনি নেট খুলেই দেখেন, দেখবেন শুধু উলঙ্গ নারীর চলাফেরা প্রদর্শনী, আর আপনি তাই, আপনিও তাতে খুব আকৃষ্ট, অ্যাট্রাক্টেড। এরা হলো পর্দা। আল্লাহ নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মারউ আল মারআতু আওরা। আমরা সত্রটা কিনা ওই রকম একটা সত্র দেখার স্থান হচ্ছে, নির্বাপনযোগ্য অঙ্গ হচ্ছে নারী, ওদের সম্পূর্ণ শরীর ঢেকে রাখতে হবে, তখন তারা একদম খুলে দে। আবার কত কিছু আছে, আস্তাগফিরুল্লাহ আল আযীম। ওদের কাছে এইসব নাস্তিক আর বেদিন আর বিদর্মীদের কাছে নারী হলো শুধু ভোগ সামগ্রী আর কিছু না, কথা বুঝতে পারছেন? তাই ওইটাই বুঝেন কত সুন্দর মর্যাদা দিয়েছে নারীর। ওইসব কাফের তারা কি করতো ওই সময়, নারী জন্ম নিলে মুশকিলা, আবার অনেকে জিন্দা দাফন করে দিত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জিন্দা দাফন, জীবিত মেয়েকে জীবিত দাফন করে দিয়েছে, আর অন্যদিকে কিছু মানুষ একদম খোলামেলা ছেড়ে দিয়েছে। আর ইসলাম বলেছে এটা একটুও ঠিক না, এদেরকে গণ্ডির ভিতর রাখো। নারীর কাজ হচ্ছে তার বাড়িতে, বাহিরে না, তবে বিশেষ প্রয়োজন সেটা আরেক কথা। তাই দেখুন, অনেকে ছেলে জন্ম নিলে খুশি, লাভ দেয় তিনটা, আর মেয়ে জন্ম নিলে লাভ নাই কোনোরকম, আর কী করব, বুঝতে হয় কি না? আচ্ছা, আমরা তো মুসলিম, তাহলে এবারে আসি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে কি করে, মেয়েদের ব্যাপারে একটু শুনেন তো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, দাখালাত আলাইয়া ইমরাআতুন ওয়া মাআহা ইবনাতানি লাহা তাসআল ফালাম তাজিদ ইনদি শাইআন গায়রা তামরাতিন ওয়াহিদাতিন। একজন মহিলা আমার কাছে আসলেন, তার কাছে তার দুটি মেয়ে ছিল, ছোট মেয়ে আর কি। ওই মহিলা এসে আমার কাছে কিছু চাইল, তো আমার কাছে কিছু পায়নি, পেয়েছে মাত্র একটা খেজুর, সুবহানাল্লাহ, আল্লাহ নবীর জমানায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আল্লাহ নবীর বাড়িতে এসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভিক্ষুক মহিলা, বুঝতে পারছেন, বলছে কিছু দিবেন বা এরকম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে কিছু পায়নি, পেয়েছে মাত্র একটা খেজুর। আচ্ছা বলেন তো, আপনাদের বাড়িতে আজকে শুধু খেজুর না অনেক কিছু আছে? ফ্রিজ নাই না, সবার কাছে ফ্রিজ মজুদ ভরা, কত খাবার খেলেন, একটু ব্যতিক্রম হলেই আবার ওখানে চলে যান হোটেলে। সত্য বললাম না মিথ্যা? হায় রে হায়, একটু স্মরণ করো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে মা আয়েশা বলছেন, আয়েশা আল্লাহ নবীর স্ত্রী কিনা? আর সবচেয়ে বেশি প্রিয়া স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা। আয়েশার ঘরে কিছু নাই, বলছেন ফালাম তাজিদ ইনদি শাইআন গায়রা তামরাতিন ওয়াহিদাতিন, একটু খেজুর পেয়েছে, একটা খেজুর। তো আমি কি করলাম, ওই একটা খেজুর দিলাম এই মহিলাকে, মহিলাকে তো খেজুর দিলাম। এবারে সে কি করলো, ফাকাসামাতহা বাইনা ইবনাতাইহা, এক খেজুর পেয়ে তার দুই মেয়েকে বন্টন করে দিল। তো সে নিজে কি খেলো, একটা খেজুর, নুস একটা আর নুস আরেকটা, সুবহানাল্লাহ। তারপরে মহিলা, সে তার দুই মেয়েকে খেজুর খাইয়ে ওই একটা অর্ধেক অর্ধেক চলে গেছে। পরে আসলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মহিলার ব্যাপারটি বললাম, সুবহানাল্লাহ, সে নিজে খায়নি কিন্তু মেয়েকে খাইয়েছে, মেয়েদেরকে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইসব মেয়েদের দ্বারা যারা আক্রান্ত হয় আর তারা যদি এদের সাথে সদ ব্যবহার করে তাহলে এইসব মেয়েরা ওদের জন্য জাহান্নাম থেকে নাজাত পাওয়ার কারণ হয়ে যাবে। স্পষ্ট কিনা? কুন্না লাহু সিত্রাম মিনান নার, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার কারণ হবে। সুবহানাল্লাহ, মেয়েদের কথা। এরপরে দেখেন অন্য রেওয়ায়েতে এসেছে, মানিবতুলিয়া বিশাইইন মিনাল বানাত ফাসাবারা আলাইহিন্না কুন্না লাহু হিজাবাম মিনান নার। যদি রব্বুল আলামিন কাউকে এইসব মেয়ে দান করে আর সে সবর করে তাহলে এইসব মেয়েরা তার জন্য জাহান্নামের পথে পর্দা আর দেয়াল হয়ে যাবে। অর্থাৎ এইসব মেয়েদের কারণে রব্বুল আলামিন তাদেরকে মা বাপকে অথবা বাপকে অথবা মাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবেন। আচ্ছা, অন্য রিওয়ায়েত এসেছে মা আয়েশা থেকে, বলেন قالت جاءتني مسكينة تحمل ابنتين لها فأطعمتها ثلاث تمرات فأعطت كل واحدة منهما تمرة ورفعت إلى فيها تمرة لتأكلها فاستطعمتها ابنتاها فشقت التمر التي تمره التي كانت تريد ان تاكلها بينهما فاعجبني شانهما فذكرت الذي صنعت لرسول الله صلى الله عليه وسلم فقال ان الله قد اوجب لها بهما الجنه او اعتقها بهما من النار رواه مسلم اي روايتي صحيح مسلم است ما عائشه বলেন একজন মিসকিন মহিলা আমার কাছে আসলো, তার কাছে তার দুই মেয়ে ছিল। আমি ওই সময় ওই মহিলাকে তিনটি খেজুর দিলাম। তাহলে স্পষ্ট ঘটনা আলাদা আলাদা। আচ্ছা, আপনাদের বাড়িতে শুধু মেসকিন একজনই আসে না অনেকেই আসে? বাংলাদেশে সৌদিতে তাহলে এক করার প্রয়োজন নেই, বলবো আলাদা আলাদা ঘটনা। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই মহিলাকে তিনটি খেজুর দিলেন। তখন ওই মহিলা, তার দুই মেয়ে আছে, দুই মেয়েকে দুইটা খেজুর দিল, আর একটা তো সে খাবে, দেখেন ব্যাপার, একটা সে খাবে। সে একটা খাওয়ার জন্য তার মুখে নিয়েছে, সাথে সাথেই মেয়েরা তাদের খেজুর শেষ করে মাকে বলছে আর একটা দো। ব্যাপারটা বুঝতে পারছেন? একটা মা এরকম করেছে হয়তো, অথবা মুখে নিয়ে নিয়েছে বাচ্চা, তো বলছে আল্লাহ। এখন সে কী করলো? মা ওই এক খেজুর ওইটা দুই খণ্ড করে, দুই খণ্ড, এক খণ্ড দিল এক মেয়েকে, আরেক খণ্ড দিল আরেক মেয়েকে। সে তো আর কিছু পেল না, সুবহানাল্লাহ বিহামদি। মা আয়েশা বলেন তার এই অবস্থা দেখে আমার কাছে খুব আশ্চর্য লাগলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বললাম ব্যাপারটা এরকম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই দুই মেয়ের কারণে রব্বুল আলামিন এই মহিলার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন, কিংবা বলেছেন আল্লাহ এই দুই মেয়ের বদলে এই মহিলাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিয়েছেন। আপনি কি বলেন, মেয়েদের ইজ্জত আছে কি না? তারা বলে মেয়েদের ইজ্জত নাই ইসলামে। তুমি বুঝো না কি যতটুকু অধিকার দিয়েছে ইসলাম ততটুকু অন্য কোনো ধর্ম দেয়নি, অন্য কোনো আদর্শ দেয়নি। ভালো করে বুঝবেন, দেখবেন, এত যাচাই করার তো সময় নেই এখন। চতুর্দিকে খেয়াল করুন, অনেক দিয়েছে, আর আমাদের জন্য যথেষ্ট। এটাই আমরা মুসলমান জাতি, মুসলিম জাতি, এই হাদিসগুলি যথেষ্ট। আবার শুনেন হাদিস, এবারে হচ্ছে আম হাদিস, সাধারণ কমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আলা ইবনতাইনি আও সালাসান আও উখতাইনি আও সালাসান, এরপর লাস্টে বলছেন, কুনতু আনা ওয়া হুয়া ফিল জান্নাতি কাহাতাইনি, যদি কোনো ব্যক্তি দুই মেয়ের কিংবা তিন মেয়ের কিংবা দুই বোন কিংবা তিন বোনের লালন পালন করে, বুঝতে পারছেন, নিয়মতান্ত্রিক, তাহলে আমি আর সে জান্নাতে এরকম থাকব একসাথে। অন্য রেওয়ায়েত এসেছে, মা মিন মুসলিমিন লাহু ইবনাতানি ফায়ুহসিনু ইলাইহিমা মা সাহিবাতাহু আও সাহিবাহুমা ইল্লা আদখালাতাহুল জান্নাহ, যদি কোনো মুসলমানের দুই মেয়ে হয় আর সে তাদের সাথে ভালো ব্যবহার করে, যতদিন তারা তার সাথে থাকবেন অথবা সে তাদের সাথে থাকবে, তাহলে এর বদলে রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবিষ্ট করবেন। অন্য রেওয়ায়েত এসেছে, মা মিন মুসলিমিন ইয়াকুনু লাহু সালাতু বানাতিন ফায়ুনফিকু আলাইহিন্না, ওই আগের মতোই। আচ্ছা, অন্য রেওয়ায়েত এসেছে, মা মান কানা লাহু সালাতু বানাতিন আও সালাতু আখাওয়াতিন আও বিনতানি আও উখতানি ফাআহসানা সুহবাতাহুন্না ওয়াত্তাকাল্লাহা ফীহিন্না ফালাহুল জান্নাহ, রাওয়াহু তিরমিযী ওয়াল লাফযু লাহু ওয়া আবু দাউদ ইল্লা আন্নাহু ক্বাল, শেষ পর্যন্ত। যদি কারো তিন মেয়ে হয় কিংবা তিন বোন হয়, অনেকে আছে না এরকম, আলহামদুলিল্লাহ মেয়েদের লালন পালন, বোনেরও লালন পালন করে, আছে না একজন দুইজন না অনেক, এরকম তো অনেক ছেলে আমি পেয়েছি। আমি বললাম তুমি বিয়ে করবে না, বলে আগে আমার বোন, ওকে আগে বিয়ে দেবো তারপরে আমি বিয়ে করব, একজন দুইজন না অনেকই আমার লোকজনদের মধ্য থেকে, আলহামদুলিল্লাহ ভালো সুসংবাদ। যদি কারো তিনটি মেয়ে হয় কিংবা তিন বোন হয় কিংবা দুই মেয়ে হয় কিংবা দুই বোন হয়, আর সে তাদের সাথে ভালো আচরণ করে আর তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করে, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর কি চাই, কতটুকু দিল মেয়েদের? তো আপনি যদি মেয়ে জন্ম নেয় তো কালো করবেন চেহারা না খুশি করবেন? খুশি হওয়া উচিত, আলহামদুলিল্লাহ যে রকম। তবে হেদায়াতের মালিক আল্লাহ, ওইটা আরেক ব্যাপার। অন্য রিওয়ায়েতে বলছেন, মান কুন্না লাহু সালাতু বানাতিন ইউফিহিন্না ওয়ায়ারহামুহুন্না ওয়ায়াকফুলুহুন্না ওয়াজাবাত লাহুল জান্নাতু আলবাত্তা, যদি কারো তিন মেয়ে হয় তাদেরকে আশ্রয় দান করে, তাদেরকে আদর করে, নিয়মতান্ত্রিক লালন পালন করে, তাহলে তার জন্য জান্নাত, নিশ্চিতভাবে জান্নাত ওয়াজিব হয়ে যায়। কিলা ইয়া রাসূলুল্লাহ ফা ইন কানা তাসনাতাইনি, যদি দুই মেয়ে হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুই মেয়ে হলো। অন্য রিওয়ায়াতে আসছে না, এখানে আছে, কালা ফারাআ বাদুল কওম আন লাও কালা ওয়াহিদা লাকালা ওয়াহিদা, তো প্রায় বর্ণনা করেছেন, কেউ কেউ এরকম মনে করলেন যদি কেউ প্রশ্ন করত যদি এক মেয়ে হয়, যদি এক মেয়ে হয় তাহলে কী হবে, তো ওই সাহাবি বলেন যে যদি আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে এক মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করা হতো, তবুও তিনি বলে দিতেন এক মেয়েকেও যদি নিয়মতান্ত্রিক লালন পালন করো, তাকে আশ্রয় দাও, তাকে দিন শিক্ষা দাও, বিয়ে না দেওয়া পর্যন্ত তার উপর রহম করো ইত্যাদি, তাহলে তার জন্য কী হবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, কে তাহলে মেয়ে দেখলে, মেয়ে জন্ম নিয়েছে কী, হায় রে মুসলমান, আমি আমার জানা মতে এক ব্যক্তি বাজারে ব্যবসা, এর পূর্বে তার দুই মেয়ে হয়েছে, দুই মেয়ে, পরবর্তীতে বাচ্চা আরেকটা জন্ম নিয়েছে, ছিল সে তার বাজারেই ছিল, ওখানে সংবাদ পৌঁছেছে মেয়ে হয়েছে আরেকটা, বুঝতে পারছেন? লোক ভালো, একদম বিশ্বস্ত সূত্র সংবাদ, তোর বাড়িতে আর আসে না, পরে আর কী করবে, ঠেকায় পড়ে এসেছে। এসে যখন বাড়ি দিয়ে এসে গেছে বলছে ছেলে হয়েছে, দিয়েছে লাভ, সুবহানাল্লাহ, বলো তো নাউযুবিল্লাহ, বুঝতে পারছেন? আগে শুনেছে মেয়ে, আল্লাহ দুই মেয়ে মারা, আর বাড়িতে আর আসে না, পরে কী করবে, এখন তো আসতেই হবে তো, শুন সংবাদ পেশ, হ্যাঁ আসলো বাড়িতে এসে শুনছেন এখন তো ছেলে হয়ে গেছে, সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আমরা কতটুকু বিশ্বাস করলাম আল্লাহর জাতির উপর, ছেলে দেওয়ার মালিককে আল্লাহ, মেয়ে দেওয়ার মালিককে আল্লাহ। আচ্ছা, ছেলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, না দেওয়ার মালিক আল্লাহ? যদি আল্লাহ দেয় না তুমি দিতে পারবে নাকি? একজন দুইজন না, পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যাদের সন্তান নেই, একজন দুইজন নাকি? আপনি রবকে চান, সন্তানের পথ বন্ধ করবেন না, বলবেন না অমুক জন্ম নিয়ন্ত্রণ না হলে অসুবিধা, কি জন্ম নিয়ন্ত্রণ আর জন্ম নিয়ন্ত্রণ, আল্লাহ তো এমনিই বন্ধ করে দেয় অনেকের, হয় না? বুঝতে পারছেন? এমনি স্টপ, তুমি আর বলতে হবে না ডিলে দ্য ফার্স্ট, স্পেস দ্য সেকেন্ড, স্টপ দ্য থার্ড, বলতে হবে না, একদম রব্বুল আলমিন আগেই স্টপ করে দেয়, বুঝতে পারছেন? ডিলে দ্য ফার্স্ট না, স্টপ দ্য ফার্স্ট। আপনারা দেখেন না, ওরা লিখি আগের জমানাতে আমি দেখতে একদম ওই অনেক আগে আর কি, বড় বড় সাইনবোর্ড দেখেছি, সাধারণ মানুষ তার বুঝে না, উল্টা ডিলে দ্য ফার্স্ট, স্পেস দ্য সেকেন্ড, স্টপ দ্য থার্ড, ইসমান আহাদা, প্রথম বিলম্বে প্রথম, বাংলা তার তর্জমা শুনেছেন আপনারা, বাংলা তর্জমা অনুবাদ সে এরকমই করছে, ট্রান্সলেশন, বিলম্বে প্রথম, ব্যবধানে দ্বিতীয়, আর তৃতীয় শেষ, বুঝতে পারছেন? বিলম্বে প্রথম মানে কি, একদম শুরু দিয়ে বাচ্চা নেবে না, তারপরে দ্বিতীয়টা ব্যবধানে লেট, আর তৃতীয়টা বন্ধ নাই। দেখেন তো, সুবহানাল্লাহ বিহামদি, কত মা বাপ দেখলাম যাদের সন্তান বেশি, রিজেকও বেশি, আছে কি না? একজন দুইজন না বেশি, কারণ রিজেকের মালিক তুমি না, তোমার আল্লাহ। আর কত মিয়া দেখলাম নাই বাচ্চা কাচ্চা, সে নিয়েই বস, সে নিজেই চলতে পারছে না, সে নিজে খেতে পারছে, তার স্ত্রীকে কী খাওয়াবে, আছে না? তাহলে রিজেকের মালিক তুমি না, রিজেকের মালিক আল্লাহ। এরকম কেউ যদি জন্ম নিয়ন্ত্রণ করে এই উদ্দেশ্যে যে আমি ওদেরকে খাওয়াবো কীরকম, তাহলে এটা কী না, জায়েজ না, হারাম, ভালো করে জানবেন, রিজেকের মালিক তুমি না, রিজেকের মালিক আল্লাহ। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্ন কতলহুম কানা খিতআন কাবীরা, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না রিজেকের ভয়ে, কারণ আমি তোমাদেরকে রিজেক দেই আর ওদেরকেও রিজেক দেই, আমি তোমাদেরকে রিজেক দেই, ওদেরকেও রিজেক দেই, ওদেরকে রিজেক দেই, তোমাদেরকেও রিজেক দেই, কারণ রিজেকের মালিক আমি, সুবহানাল্লাহ বিহামদি, ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক, আল্লাহই হচ্ছেন রিজেক দাতা, না আর কেউ আছে? না। বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে কম আগের তুলনায়? কত, কিন্তু আপনি আমার জামানো হয় বর্তমানে এরকম লোক পাবেন না যে ভুকের অবস্থায় মারা যাচ্ছে, এখনও নাই ইনশা আল্লাহ তাআলা, পাবেন না, সবার বাড়িতেই কম বেশ মৌজুদ, আশপাশে মৌজুদ, এক জামানা এরকম ছিল, অনেক মুশকিল ছিল, ঠিক না ভাই? কিন্তু বর্তমানে মাশা আল্লাহ, ধন কম বেশ, ওই বাংলাদেশ গরিব রাষ্ট্র তবুও মাশা আল্লাহ, খাবার দাবার সব মৌজুদ, আছে না? সত্য বললাম না মিথ্যা, আপনারা নিজেই দেখুন, যান বাংলাদেশ। আচ্ছা, সৌদি আরবের কী অবস্থা ছিল এক জামানায়? এখানকার পরিস্থিতি খুব খারাপ ছিল, এরা যখন আল্লাহর দিকে রুজু করলো, কোরআন এবং সুন্নার বিধান এই রাষ্ট্রে জারি করলো, তখন থেকে দেখুন এত হয়েছে, সুবহানাল্লাহ বিহামদি, সারা দুনিয়া একদিকে আর সৌদি আরব একদিকে, বলো সুবহানাল্লাহ। তাহলে রিজেকের মালিক কে? আল্লাহ। আপনি? আপনার বউ? না। মা ভি? আর অমুক আর তমুক সরকার? মা ভি? রিজেকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আমরা বাচ্চাদের লালন পালন করবো নিয়মতান্ত্রিক, ছেলেকে ছেলের অগ্রাধ অধিকার দেব আর মেয়েকে মেয়ের অধিকার দেব, সবাইকে নিয়মতান্ত্রিক, সবাইয়ের হক আদায় করব আর তাদের সাথে নেক ভালো এবং সুন্দর আচরণ করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আর দোয়া করব, দোয়া, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন وَجَعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا শুধু পয়সা কামাই করে যথেষ্ট না, সালাত পড়বেন, বুঝতে পারছেন, পাঁচ টাইম, শুধু হজের লিস্টে নাম লিখি যে এই জন্য নামাজই নেই, আস্তাগফিরুল্লাহ আলাযীম, তওবা করো যাদের নামাজের মধ্যে ত্রুটি আছে। সালাত পড়েন পাঁচ ওয়াক্ত, সালাত পড়লে যদি নিয়মতান্ত্রিক পড়েন, সালাতের মাধ্যমে এই সালাত আদায় করার কারণে রব্বুল আলামিন আপনাকে অশ্লীল কাজকর্ম থেকে দূরে রাখবেন। এই তো আমি গত দু সপ্তাহ যাবৎ, কালকে এর আগের সপ্তাহ যাইনি, এর আগের সপ্তাহ গিয়েছি জেলে, ওখানেও কিছু লোক আছে, দুইটা ছেলে আমাদের দেশের অশ্লীল কাজের কারণে ওরা বন্দি অবস্থায় আছে। আমি তো প্রথমে জানি না, তো পরে দেখলাম যাচাই করে অশ্লীল কাজে লিপ্ত হয়েছিল, যার পরে ওখানে গেছে। তো আপনারা সালাত পড়বেন মজবুত, বুঝতে পারছেন, আর অশ্লীল কাজকর্মের ধারে কাছে যাবেন না, কাজ তো করবেনই না, কাছেও যাবেন না, বলবেন না একটু দেখে আসি পরে। তাই নেট যখন খুলেন চোখের হেফাজত করবেন, দিনের খেদমত করুন অসুবিধা নেই, কিন্তু নিজের মনের হেফাজত করবেন, চোখের হেফাজত করবেন, আল্লাহর নাফরমানি থেকে বাঁচার চেষ্টা করুন এবং বাঁচবেন, বুঝতে পারছেন। দেখবেন আপনি আপনার ইজ্জত দুনিয়াতেও বাড়বে এবং আখেরাতেও বাড়বে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে তোমার বিধিবিধান পালন করার তৌফিক দান করো, আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আল্লাহ আমাদেরকে নেক বানাও, আমাদের সন্তানদেরকে নেক বানাও, আল্লাহ আমাদেরকে দুনিয়া আখেরাতের কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, কবর আযাব থেকে নাজাত দাও, আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে শিফা দান করো, আয় আল্লাহ যারা রুগী আছে তাদেরকে শিফা দান করো, আয় আল্লাহ যারা বিপদগ্রস্ত আছে আল্লাহ তুমি তাদের বিপদ দূর করে দাও, আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ তুমি তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করো, আল্লাহ আমাদের মা বাবাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদের মধ্যে থেকে যারা জিন্দা আছেন আল্লাহ তুমি তাদেরকে হায়াতে তৈয়বা দান করো, আর যারা মারা গেছেন আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করো, আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, জীবিত মৃত সবাইকে মাফ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين।